এই বালুকা বেলায় আমি লিখেছি নুন, একটি সেনাম আমি লিখেছি নুন, আজ সাগরের ঢেউ দিয়ে তার যেন মুছিয়া গেলাম। এই বালুকা বেলায় আমি লিখেছি নুন, একটি সেনাম আমি লিখেছি নুন, আজ সাগরের ঢেউ দিয়ে তার যেন মুছিয়া দিলাম। কেন তবু বারে বার ভুলে যাই, আজ মোর কিছু নাই, বালু চরে যে বাসর বাঁধা হলো, জানি তার নেই কোনো দাম। ভুলের বালু চরে যে বাসর বাঁধা হলো, জানি তার নেই কোনো দাম। আজ সাগরের ঢেউ দিয়ে সব কিছু মুছিয়া দিলাম। এই বালুকা বেলায় আমি লিখেছিলাম, একটি সেনাম আমি লিখেছিলাম, আজ সাগরের ঢেউ দিয়ে তার যেন মুছিয়া দিলাম। এই সাগরেরই কত রূপ দেখেছি, কখনো শান্ত রূপে কখনো অশান্ত সে, আমি শুধু চেয়ে চেয়ে থেকেছি। এই সাগরেরই কত রূপ দেখেছি, কখনো শান্ত রূপে কখনো অশান্ত সে, আমি শুধু চেয়ে চেয়ে থেকেছি। আশা তাই বাঁধে ঘর, দাঁড়ায় একলা শুধু ঢেউ আর ঢেউ গুনে, এগোনার নেই যে বিরাম। দাঁড়ায় একলা শুধু ঢেউ আর ঢেউ গুনে, এগোনার নেই যে বিরাম। আজ সব কিছু দিয়ে আমি জানি না তো কি যে নিলাম। এই বালুকা বেলায় আমি লিখেছিলাম, একটি সেনাম আমি লিখেছিলাম, আজ সাগরের ঢেউ দিয়ে তার যেন মুছিয়া দিলাম।